السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিবের পরে আমাদের একজন সম্মানিত ভাইয়ের বাসায় একত্রিত হয়েছি একটি মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে। সেই উদ্দেশ্য হলো কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু বিষয় আলোচনা করা, নিজেদের মধ্যে পর্যালোচনা করা, যেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়া তাদারাসুনাহু বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে আল্লাহর দিন নিয়ে যখন তারা আলোচনা করে, পর্যালোচনা করে। সেই দার্সের উদ্দেশ্যে আমরা এখানে আল্লাহর কিছু বান্দা একত্রিত হতে পেরেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ সবাই শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত, এবং আলহামদুলিল্লাহ সমাজের, দেশের বিভিন্ন ভালো ভালো জায়গায়, ভালো ভালো পজিশনে আমরা আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে অবস্থান করাচ্ছেন, আমরা এই অবস্থানে সম্মানের সাথে আমরা আছি। এবং আমরা সবাই আলহামদুলিল্লাহ দিন সম্পর্কে কম বেশি লেখাপড়া করি, এবং এই বাংলাদেশের মধ্যে বলা যায় যে বাংলাদেশের অধিকাংশ ভাই বোন যেখানে দিন সম্পর্কে কোনো লেখাপড়া করেন না বা জানার বোঝার চেষ্টা করেন না, তারা বলেন যে এই ব্যাপারে আমরা উম্মি, আমরা এই ব্যাপারে কিছু জানি না। যা জানে আমাদের আলেম ওলামারাই জানেন, আমাদের ইমাম সাহেব জানেন, আমাদের খতিব সাহেব জানেন, আমরা কিছুই জানি না। এই কথা বলে আমাদের দেশের অধিকাংশ ভাই বোন জাহালতের মধ্যে, মূর্খতার মধ্যে পড়ে থাকেন। সেখান থেকে আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা এখানে আছি, এরা আলহামদুলিল্লাহ সেই জাহালত থেকে মুক্ত। আমরা সবাই কম বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর দিন সম্পর্কে জানার বোঝার চেষ্টা করি। তো আমি যে আলোচনা করব, আমরা যে কথাগুলো বলবো, এগুলো আমাদের সবাই জানা কথাগুলোই, এখানে নতুন কোনো কথা না বা আপনাদেরকে শেখানোরও কিছু নাই। এখানে আলহামদুলিল্লাহ আমরা যারা আছি সবাই কথাগুলো জানি, সবাই কথাগুলো বুঝি। তো জানা কথাগুলো, বোঝা কথাগুলোই বারবার আলোচনা করলে, পর্যালোচনা করলে এটা অন্তরের মধ্যে শক্ত হয়ে গেঁথে যায়, এবং এটা বুঝতে তখন আরও সুবিধা হয়, এবং আমল করতে আরও সুবিধা হয়। আমরাও অনেক জিনিস দেখা যায় জানি, কিন্তু আরেকজন আলেমের মুখ থেকে যখন আমরা শুনি তখন সেটা আমাদের মধ্যে আমল করার স্পৃহাটা আরও বেড়ে যায়। তো জানা জিনিসগুলোই বারবার বলতে হয়। আসলে কিয়ামত পর্যন্ত কোরআন তো একটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও একইগুলোই, এগুলোই কিয়ামত পর্যন্ত বারবার বলতে হবে, বারবার শুনতে হবে, বারবার বলা শোনার মধ্য দিয়েই পৃথিবীতে মানুষ অতীতে আমল করেছে, বর্তমানে করতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। তো এজন্য আমরা যে বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়গুলো সব আলহামদুলিল্লাহ আমাদের জানা, আমাদের পরিচিত সবারই। তো ভাই বলছেন, আমাদের শামিম ভাই, যে আমাদের আলোচনার বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব এক কথায় বলতে গেলে যে একজন মুমিন ইমানদার থাকতে হলে, মুমিন থাকতে হলে তাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই মানে তার ইমানে নেই, সে ইসলামের মধ্যেই নেই। এই জন্যই একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে তখন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালেমাটা পড়াইতেন, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামে আসবে তারা যেই কালেমাটা পড়ে ইসলামে আসবে, সেই কালেমার একটা অংশই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতের উপরেই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। এই প্রথম অংশটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে। দ্বিতীয় অংশটাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এটা হলো দ্বিতীয় অংশটা, ইমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাক্ষী দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তাহলে এটা ইমানের এই অংশ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এই জন্যই জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে বলছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন আল্লাহর ইবাদতটা আমরা কীভাবে করব? আমরা তো যারা আমরা পৃথিবীতে আছি, পৃথিবীর মানুষগুলো, তারা আমাদের মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা। ইবাদতটা পৃথিবীর মানুষ কেমনে করবে? ইবাদতের পদ্ধতিটা কী? ইবাদত তো নিজে নিজে করতে পারবে না, যেমনে মনে চাইলে করতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন যে পৃথিবীর মানুষকে ইবাদত শিক্ষা দিবেন, যে আল্লাহর ইবাদতটা কেমনে করতে হবে, এটার পদ্ধতি কী, এটার তরিকা কী। এই পদ্ধতিটা শেখানোর জন্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক উম্মার কাছে, প্রত্যেক জাতের কাছে আল্লাহ পাক রাসুল পাঠিয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, একেবারে প্রত্যেক উম্মার কাছে আমি রাসুল পাঠিয়েছি। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো উম্মত অতিবাহিত হয় নাই যেই উম্মতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসুল পাঠান নাই। কেন সব উম্মতের কাছে রাসুল পাঠিয়েছেন? যে উম্মতকে, পৃথিবীর মানুষকে তাওহীদ শিখানো, পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শিখানো। তো এই জন্য আল্লাহর ইবাদত করতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা লাগবে, অনুসরণ লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমে শুধু সংক্ষিপ্তভাবে বলছেন যে ওয়া আকিমুসসালাহ, তোমরা সলাত কায়েম করো। এখন সলাত কায়েমটা কীভাবে করব, এটার পদ্ধতি কি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ব্যাখ্যা করে বাস্তবে সরাসরি দেখাই দিয়েছেন যে সলাতটা এইভাবে কায়েম করতে হয়। যে সলাত কায়েম করতে হলে প্রথমে ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, তারপরে এইভাবে দাঁড়াইতে হয়, তারপরে দৃষ্টিটা কোন দিকে থাকবে, হাতগুলা কোথায় থাকবে, তারপরে আমার কি কি পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে করতে হবে, বৈঠক কিভাবে করতে হবে, সালাম কিভাবে ফিরাইতে হবে, টোটাল সলাতের যাবতীয় বিধিবিধান আল্লাহ রসুল সাল্লা ইসলাম আমাদেরকে দেখাই দিচ্ছেন, শিখাই দিচ্ছেন। ঠিক প্রত্যেকটা ইবাদত, শুধু সলাৎ না, একেবারে জাকাত, সিয়াম, হজ, যত ইবাদত আছে সমস্ত ইবাদত আল্লাহ রসুল সাল্লা ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। এখন কেউ যদি নবী সাল্লা ইসলামের আনুগত্য না করে, সে আল্লাহর ইবাদতে করতে পারবে না, এবাদতটাই অসম্পূর্ণ হয়ে যাবে। মানে তার পক্ষে আল্লাহর এবাদত করাই তখন অসম্ভব, সে এবাদতে করতে পারবে না, কারণ এবাদতটা শিখানোর দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের। এই জন্য আল্লাহাক কোরআনে কারিমে সুরে আল হাসরের সাত নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতা কুমর রসুল ফাখুজুহু ওয়ামা নাহা কুম আনহু ফান্তাহু, যে আমার রসুল তোমাদেরকে যা কিছু করতে বলেন, যা কিছু দৈত্যে বলেন, যা কিছু মানতে বলেন, ফাখুজুহু, সেটাকে তোমরা গ্রহণ করো, সেটাকে ধরো। ওয়ামা নাহা কুম আনহু ফান্তাহু, যেটা থেকে দূরে থাকতে বলেন, বিরত থাকতে বলেন, সেটা থেকে তোমরা দূরে থাকো, সেটা ছেড়ে দাও, সেটা থেকে বিরত হয়ে যাও। অর্থাৎ আমার রাসূল তোমাদের কাছে আমি আল্লাহর কথাগুলোকে পৌঁছাই দিবেন, স্পষ্ট করে দিবেন, বায়ান করে দিবেন। যে কথাটাকে আল্লাহ পাক আরও স্পষ্ট করে সূরা নাহালের ৪৪ নম্বর আয়াতে বলছেন, আনসাল্লা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, যে আমি আপনার উপরে জিকির নাজিল করি, যে এই জন্যই নাজিল করি যে লিতুবাইয়িনা লিন্নাস, আপনি এটি মানুষকে সুন্দর করে বায়ান করে, ব্যাখ্যা করে মানুষকে বুঝাই দিবেন। কোরআন হইল মজমাল, অর্থাৎ কোরআনে কারিমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত করে নাজিল করেছেন। এখানে আল্লাহ বিশদ বিস্তারিত এবাদতের বিস্তারিত বর্ণনা বা মুআমালাতের বিস্তারিত বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দেন নাই, কোরআনে কারিমে মজমাল করে নাজিল করছেন। আর এর তাফসিল হইল, এর ব্যাখ্যা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহি হাদিসগুলাই হলো কোরআনে কারিমের ব্যাখ্যা। এই জন্যই আল্লাহ এটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে এই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের ব্যাখ্যা দিবেন আপনি। এই কোরআনের ব্যাখ্যাটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসগুলো। তাহলে একজন মুমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, কোরআন মানতে হলেই অনুসরণ করা বাধ্যতামূলক, না হয় সে কোরআনে মানতে পারবে না। কোরআনে কারিমের ব্যাখ্যা বুঝবে কার থেকে, কোরআনে কারিমের তাফসির বুঝবে কার থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যদি না করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকেও আল্লাহ পাক ওহী হিসাবে অন্তর্ভুক্ত করছেন। কোরআন যেমন ওহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসগুলোও ওহি। আল্লাহ কোরআনে কারিমে সরাসরি সার্টিফিকেট দিয়েছেন সূরা আন-নাজমের ৩ এবং ৪ নম্বর আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার রাসূল যে কথাবার্তা তোমাদের সামনে বলেন, যা বলেন, এগুলো হাওয়া থেকে বলেন না, তা নিজের খেয়াল খুশি মতো, নিজের ইচ্ছা মতো আমার রাসূল কোনো কথা বলেন না। দিনের ব্যাপারে যত কথাই বলেন সবগুলো কথা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই কথাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে ওহি হিসাবে নাজিল করা হয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে, দিনী ব্যাপারে যত কথা বলছেন, এগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ওহির অন্তর্ভুক্ত করছেন, এগুলো ওহি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসগুলো ওহির অন্তর্ভুক্ত, কোরআন যেমন ওহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো ওহি। অ্যান্ড কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অস্বীকার করে বা হাদিস না মানে, তো সে কিন্তু ওহিকেই অস্বীকার করলো, ওহির একটা অংশকে, গুরুত্বপূর্ণ একটা পাঠকে, অংশকে অনুসরণ করলো। তাহলে ওহির অনুসরণ করতে হলে কোরআনে কারিমকেও মানতে হবে, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেও অনুসরণ করতে হবে। আল্লাহ পাক সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্তই দিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, যে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, মহব্বত করো মানে ইবাদত করো, ইবাদতের মূল বিষয় হলো মহব্বত, মহব্বত না হইলে ইবাদত হয় না। তো যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, তো ফাত্তাবিউনি, তাহলে ইবাদতটা হইতে হবে আমি রাসূলের এত্তেবার আলোকে, অনুসরণের আলোকে, অর্থাৎ আমার হুবহু অনুসরণ করতে হবে। এই হুবহু অনুসরণটার নাম হলো এত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে যে ইবাদত করেছেন ঠিক সেইভাবে সেই ইবাদত করা, এটার নাম হলো এত্তেবা। এই এত্তেবা অনুযায়ী কোনো ইবাদত না হইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করেন না। মানে ইবাদত কবুলের শর্তটাই হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা অনুসরণের আলোকে হুবহু নবী সাল্লাম যেভাবে করছেন সেভাবে হইতে হবে। আল্লাহ পাক এরপরে বলছেন ইউহিবুকুমুল্লাহ, যদি তোমরা আমার ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার আলোকে করো, সুন্নতের অনুসরণে করো, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক তোমাদের ইবাদতটা কবুল করবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার মধ্যে কতগুলো ফায়দা। একটা হলো আল্লাহর মহব্বত পাওয়া যাবে, আল্লাহ পাক ইবাদতগুলো কবুল করবেন, তার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করলেই আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের একটা আয়াত কয়েক জায়গায় আছে, একই আয়াত আল্লাহ পাক কয়েকটা জায়গায় উল্লেখ করেছেন। সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ পাক এই আয়াতটা বলছেন, আরও অনেক জায়গায় সূরা আল জুমার 2 নম্বর আয়াতেও বলছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, অনেক পূর্বে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ পাক সেই দোয়াটা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, যে রব্বুল আলামিন আপনি এই জনপদের মধ্যে, এই মানব গোষ্ঠীর মধ্যে আপনি একজন রাসূল প্রেরণ করুন যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলোকে যে রাসূল এদের সামনে তেলাওয়াত করবে, উপস্থাপন করবে, এদের সামনে তুলে ধরবে। ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাব, এদেরকে কিতাব শিক্ষা দিবে, আপনার যে কিতাব নাজিল করবেন সেই কিতাবটা এদেরকে তালিম দিবে, শিক্ষা দিবে। ওয়াল হিকমাহ, এবং এদেরকে হিকমা শিক্ষা দিবেন। এখানে দুইটা জিনিস রাসূল শিখাবেন, একটা কিতাব শিখাবেন আর একটা হিকমা শিখাবেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ তাফসিরকারকরা বলেন যে এখানে আল হিকমা মানে আস সুন্নাহ, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহর কিতাব শিখাবেন তেমন সুন্নাহ শিখাবেন। অর্থাৎ এখানে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা এই দুটাই ওহির অন্তর্ভুক্ত, একটা ওহিয়ে মাতলো, একটা ওহিয়ে গাইরে মাতলো, অর্থাৎ একটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিখাবেন সেটাকে আল্লাহ পাক নাম দিয়েছেন আল হিকমা। প্রত্যেক নবীদেরই এরকম একটা সুন্না থাকত, প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালামের একটা হিকমা থাকতো, একটা সুন্না থাকতো। এই জন্যই ইব্রাহিম আলাইহিসসালাম ইউআল্লিমুহুমুল কিতাবের সাথে ওয়াল হিকমা যোগ করছেন, যে ওই রাসুল আপনার কিতাবের তালিম দিবে, আর কিতাবের তালিম দিতে গিয়ে অনেক ব্যাখ্যা তাকে করতে হবে, আর সেই ব্যাখ্যাটাই হবে আল হিকমা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না ছাড়া কোনো ব্যক্তির পক্ষে আল্লাহর কিতাব শিখা, আল্লাহর কিতাব জানা, আল্লাহর কিতাবকে বোঝা এটা অসম্ভব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবাবিহীন আল্লাহর কিতাবকে বোঝা যায় না। আল্লাহর কিতাব বোঝার অপরিহার্য শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার এত্তেবা। ইমানের ক্ষেত্রে আল্লাহ পাক কঠিনভাবে শর্ত আরোপ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে মেনে নেওয়া, সিদ্ধান্তকে মেনে নেওয়া। কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মেনে না নেয়, এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিয়েছেন, যে রায় দিয়েছেন, যে অভিমত দিয়েছেন সেটা মানে না, আল্লাহ পাক বলছেন এই ব্যক্তি ইমানদার নয়। সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। তা আপনার রবের কসম, ওই লোক ইমানদার নয়, যে লোক আমার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দেওয়ার পরে সে মনে প্রাণে সেটা গ্রহণ করতে পারে না, মেনে নিতে পারে না, সেই লোক পালা রাব্বিকে লা ইউমিনুন, আপনার রবের কসম সে ইমানদার নয়। আল্লাহ পাক এখানে কঠিনভাবে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ফয়সালা, কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি যদি মানতে না পারে তাহলে এই ব্যক্তি ইমানদার না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে আল্লাহ পাক আল্লাহর আনুগত্য হিসাবে উল্লেখ করছেন, সূরা আন-নাসার 80 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যেই আল্লাহর আনুগত্য নিহিত, অর্থাৎ আল্লাহর হুকুমটা কীভাবে মানতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখাবেন এই শিখানো পদ্ধতিতে আনুগত্য করা, ইবাদত করা, আমল করা, কাজ করাটাই আল্লাহর আনুগত্য। কারণ আল্লাহ পাক তো সরাসরি জমিনে এসে মানুষকে শিখান নাই, আল্লাহর ইবাদতটা শিখানোর দায়িত্বই দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের খেলাফ কেউ যদি কোনো কাজ করে, কোনো আমল করে, আল্লাহ পাক খুব সতর্ক করছেন। সূরা আন-নূরের 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম, কোন ব্যক্তি বা যারা আমার রাসূলের নির্দেশের বিপরীত, নির্দেশের খেলাফ, নির্দেশের মুখালাফাত কোনো কাজ করে তাদের সতর্ক থাকা উচিত যে তাদেরকে আন তুসীবাহুম ফিতনাহ, তাদেরকে ফেতনা গ্রাস করবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কেউ যদি বিমুখ হয়ে যায়, কেউ যদি কয় যে আমি হাদিস মানি না খালি কোরআন মানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বিমুখ হয়ে যায় তা আম তুসীবাহুম ফেতনা, আল্লাহ পাক বলছেন তাকে ফেতনা গ্রাস করবে। এই ফেতনা মানে মুফাসসিরনা কেরাম বলেন শেরেক, সে আস্তে আস্তে শেরেকের মধ্যে ডুবে যাবে, বিভিন্ন রকমের গোমরাহি তার ভিতরে গ্রাস করবে। আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে আযাবে আলীম তাদের উপরে আপতিত হবে, কঠিন বিপদ আযাব তাদের উপরে আপতিত হবে যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের মুখালাফাত, বিপরীত কাজ করে, নির্দেশকে মেনে না নেয়। এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়, একটা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নির্দেশ দেওয়ার অধিকার আছে। আল্লাহ পাকের জন্য এখানে স্পষ্ট বলছেন ইউখালিফুনা আন আমরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের মুখালাফাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নির্দেশ দেন, আল্লাহর নির্দেশের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে নির্দেশ দেন। এই নির্দেশ দেওয়ার অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, উলিল আমর মানে এখানে উলামায়ে কেরাম এবং শাসক প্রশাসনে যারা থাকবেন তোমরা এদেরও আনুগত্য করো। কিন্তু এখানে তিনটা আনুগত্যের কথা বলা হয়েছে, প্রথম দুইটা আনুগত্যের মধ্যে আল্লাহ পাক বলছেন আতিউ, আতিউল্লাহ, আতিউর রাসূল, কিন্তু উলিল আমরের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই আতিউ উলিল আমরি মিনকুম। তিনটার মধ্যে প্রথম দুইটার মধ্যে আতিয় আছে, শেষটার মধ্যে আতিয় নাই। অর্থাৎ প্রথম দুইটা আতিয় মানে আল্লাহর আনুগত্য সরাসরি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য সরাসরি করতে হবে, কিন্তু উলিল আমরের আনুগত্য শর্ত সাপেক্ষে। মানে উলিল আমর যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশের আলোকে নির্দেশ দেন সেটা মানতে হবে, যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশের বিপরীত দেন সেটা মানা যাবে না। এই জন্য আল্লাহ পাক ওখানে শর্ত দিয়েছেন, আতিয় বলেন নাই, শুধু উলিল আমরি মিনকুম বলছেন। তাহলে এখানে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নির্দেশ দেওয়ার অধিকার আল্লাহ কর্তৃক স্বীকৃত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশের বাহিরে নিজে কোনো নির্দেশ দেন নাই, কখনো দিবেন না, এটা আল্লাহ তো আগেই বলে দিয়েছেন ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যে আমার নবী যেটা কথা বলে সেটা ওহির আলোকেই বলে। তাহলে ওই নির্দেশটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির আলোকেই দেন, ওইটা নিজের মন গড়া হাওয়া থেকে দেন না। এই জন্য কোরআনে কারিম মানা, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা, এটাও একজন মুমিনের জন্য ফরজ। এটা কোনো অংশে কোনোটার থেকে কম নয়, মানে একটা আরেকটার পরিপূরক। কোরআন বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না লাগবে, আল্লাহর দিন বুঝতে হলে সুন্না লাগবে, তারপরে আপনার এবাদত বুঝতে হলে সুন্না লাগবে। এই সব ক্ষেত্রেই সুন্না কোরআনে কারিমের জন্য অপরিহার্য বিষয়, দিনের অপরিহার্য একটা বিষয়। এজন্য সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের কদম বকদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে কঠিনভাবে মজবুত করে ধরে রেখেছিলেন। এই জন্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকেও অনুসরণের জন্য কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন। অসংখ্য আয়াতে সাহাবায়ে কেরামের অনুসরণের কথা আল্লাহ বলছেন। সূরা আন-নাসার 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলেন, যারা হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও আমার রাসূলের কোনো সুন্নাহ নিয়ে, নির্দেশ নিয়ে দ্বিধা সংকোচে ভুগে, মানবে কি মানবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা, ওয়াইত্তাবে গাইরা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা অনুসরণ করে। এখানে সাবিলিল মুমিনিন মানে নবী কোরআন নাজিলের যুগে যারা মুমিন তারা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে যারা অন্য রাস্তা অনুসরণ করে, নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, তারা যেদিকে প্রত্যাবর্তন করতে চায় তাদেরকে আমি সেদিকে ফিরিয়ে দিই, ওয়া নুসলিহি জাহান্নাম, পরিণতিতে তারা জাহান্নামী হয়ে যায়। তাহলে হেদায়েতের উপরে টিকে থাকতে হলে যে সাহাবায়ে কেরামেরও অনুসরণ করতে হবে, এত্তেবা করতে হবে, কারণ সাহাবায়ে কেরাম হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত্তেবা করছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ইবাদতগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতগুলো, এগুলো সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। কারণ সাহাবায়ে কেরাম সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টুডেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি শিখছেন তারা, আর আমরা তো আস্তে আস্তে পর্যায়ক্রমে একের পর এক একজন থেকে একজনে শিখছি, কিন্তু তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখছেন। সুতরাং তাদের শিখার মধ্যে কোনো ভুল নেই। এই জন্য সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে শক্ত করে আগড়ে ধরে রাখতেন। এই জন্যই আল্লাপাক তাদেরকে এত মর্যাদা দিয়েছেন এবং তাদের এত্তেবা করার জন্য আল্লাপাক কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি করা, সুন্নতকে অস্বীকার করা, এটা আল্লাপাক সহ্য করেন না। মানে আল্লাহর হুকুম অমান্য করলে করা যেমন গুনাহের কাজ, হারাম কাজ, কবিরা গুনার কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বিপরীত কাজ করা এটাও গুনাহের কাজ, এবং আল্লাপাক এটাকে কঠিনভাবে নিয়ে কঠিন শাস্তি দেন। অর্থাৎ নবী সাল্লামের সুন্নতের খেলাফ কোনো কাজ যদি কেউ ইচ্ছা করে করে তাহলে আল্লাপাক এটা সহ্য করেন না। যেমন আমরা একটা হাদিস দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক লোক বাম হাত দিয়ে খাচ্ছিল, আল্লাহ রাসূল তাকে বললেন কুল বি ইয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাও। তো এই লোক বলল লা আস্তাতিউ, যে আমি তো ডান হাত দিয়ে খেতে পারি না। আসলে কিন্তু সে ডান হাত দিয়ে খেতে পারে, তার ডান হাত সুস্থ, কিন্তু সে অহংকার করে বলতেছিল যে সে ডান হাত দিয়ে খাইতে পারে না। তো আল্লাহ রাসূল বলল লা আস্তাতা, ঠিক আছে তুমি পারিও না। এই লোক আজ জীবনে এই ডান হাত মুখ পর্যন্ত আনতে পারে নাই, মানে ডান হাত অবশ হয়ে গেছে। তো এখানে সে সুন্নার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সাথে বেয়াদবি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সরাসরি বললেন কুল বি ইয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। সে খেতে পারে, তার সামর্থ্য আছে, হাতও সুস্থ আছে, কিন্তু সে বেয়াদবি করছে। সে বলছে লা আস্তাতাতু, আমি তো খাইতে পারি না, লা আস্তাতিউ। তো আল্লাহ রাসূল বলছে লা আস্তাতাতা, ঠিক আছে খাইতে পারিও না, আর পারে নাই কোনোদিন খাইতে। তাহলে এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক সাথে সাথে তাকে শাস্তি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, আল্লাহ রাসূল একটা হাদিসে সরাসরি বলছেন যে দাউনি মা তারাক্তুকুম ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুয়ালিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে ইয়া আইয়ুহান্নাস ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, যে আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করছেন, তোমরা হজ করো। তো এক সাহাবি তিনি বারবার জিজ্ঞাসা করতেছিলেন আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে, প্রতি বছর কি হজ করতে হবে। প্রথমে নবী সাল্লাম শুনছেন, শুনেও চুপ করে আছে, বলতেছেন না, কিন্তু তারপর এই লোক খালি প্রশ্ন করে, তারপরে প্রশ্ন করে, তারপরে নবী সাল্লাম বলছেন দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যতটুকু বলছি এতটুকুর মধ্যে থাকতে দাও, কারণ আমি যদি এখন বলি যে হ্যাঁ, তো হ্যাঁ মানে প্রতি বছর এই হজ ফরজ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, কোনো বিষয় আল্লাহ এবং আল্লাহ রসুল যদি না বলেন, চুপ থাকেন, কিছুই বলেন নাই, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল বুঝে শুনেই এখানে চুপ রয়েছেন, ভুলে গেছেন এমন না যে মনে হয় এই কথা বলতে মনে নাই, এরকম না, এটা বুঝে শুনেই ওখানে আল্লাহ এবং আল্লাহ রসুল কিছু বলেন নাই। তার অর্থ হলো এখানে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ছাড় দিয়ে দিছেন, এই জন্য আল্লাহ পাক স্পষ্ট করে এখানে কিছু বলেন নাই, এটা চুপ করে আছেন। বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো ব্যাপারে চুপ থাকেন, কিছুই বলেন নাই, তার অর্থ হলো এখানে ছাড় দিছেন, এটার জন্য তাকে কে আমাদের দিন কঠিনভাবে আল্লাহ পাকড়াও করবেন না। তাই এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যতটুকু বলি এতটুকুর মধ্যে থাকতে দাও, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে কাসরাত সুয়ালিহিম ওয়াখতালাফুহুম আলা আম্বিয়াইহিম, এরা বেশি বেশি করে প্রশ্ন করতো খালি নবী রাসূলদের কাছে, আর ওয়াখতালাফুহুম আলা আম্বিয়াইহিম নবীদের সাথে খালি একতালাপ করত, নবীরা একটা বললে হেরা আর একটা বলত, নবীরা বলতেন যে একটা গরু জবাই করো, তখন প্রশ্ন করতেন গরু এটা কালার কি হবে, গরু এটা কি পানি টানার চাষ করা হবে নাকি পানি টানানো ছাড়া হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে দিনকে কঠিন বানাইত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন এইভাবে পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়েছে, তোমরা এই কাজ করিও না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, যখন তোমাদেরকে আমি কোনো বিষয় নিষেধ করি এটা থেকে দূরে থাকো, ওয়াইদা আমারতুকুম বিআমরিন, যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নির্দেশ দিই ফাআতু মিনহু মাস্তাতাআতুম, তখন তোমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করতে থাকো। এখানে দুইটা বিষয়, একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা আমারতুকুম বিআমরিন, যখন আমি তোমাদেরকে কোনো নির্দেশ দিই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেওয়ার অধিকার আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আমি তোমাদেরকে কোনো নির্দেশ দিই ফাআতু মিনহু মাস্তাতাআতুম, তখন তোমরা সেটা করো মাস্তাতাআতুম, তোমাদের সামর্থ্যের আলোকে যতটুকু পারো। এখানে আরেকটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে অনেক জিনিস আছে যে দেখা যাবে যে তোমাদের সাধ্যের মধ্যে নাই, তোমাদের সামর্থ্যের মধ্যে নাই, এটা আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, তোমাদের সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু মেনে চলো। আমরাও দেখবো যে আমরা সমাজে চলতে গেলে অনেক বিষয় আছে আমাদের সাধ্যের বাইরে, যেমন সুদমুক্ত থাকা, কোনো কোনো জায়গায় আছে আমরা ইচ্ছা করলে সুদমুক্ত থাকতে পারি, আবার কিছু কিছু জায়গা আছে আমি আপনি ইচ্ছা করলেও সুদমুক্ত থাকা সম্ভব না, কারণ বাংলাদেশ ব্যাংক যদি সুদমুক্ত না হয়, টোটাল দেশের অর্থনীতি যদি সুদমুক্ত না হয়, তাহলে জনগণ যত চেষ্টাই করুক এক জায়গা না এক জায়গায় তাকে সুদের সাথে সম্পর্কিত হতেই হবে। আমরা যারা সরকারি চাকরি করি দেখা যায় আমাদের বেতন আসে সুদি ব্যাংকের মাধ্যমে, তাহলে আমরা এখানে চেষ্টা করলেও আপনি কিন্তু সুদের থেকে মুক্ত থাকতে পারতেছে না, কিন্তু ওইটা আমার সাধ্যের বাহিরে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাস্তাতাআতু, তোমার সামর্থ্যের আলোকে আমি তোমাকে যতটুকু নির্দেশ দিই এতটুকু পালন করতে থাকো। আচ্ছা, এরকম অসংখ্য হাদিস রয়েছে, যেমন কোরআনে কারিমের আয়াত রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের গুরুত্ব সম্পর্কে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের যুগের শেষ দিকে এসে কিছু মানুষ দেখল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যদি আগড়িয়ে ধরে কেউ, নবী সাল্লামের হাদিসগুলোকে যদি কেউ শক্ত করে ধরে, তাহলে এই লোকটাকে সরল পথ থেকে বিচ্যুত করা কঠিন। তখন তাদের মাথায় আসলো যে আম জনতাকে, সাধারণ জনগণকে বলতে হবে যে তোমরা কোরআন মানো, কোরআনই তোমাদের জন্য যথেষ্ট, আর এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমাদের জন্য এত জরুরি না। তো এই চিন্তাটা সাহাবায়ে কেরামের শেষ যুগের দিকে কিছু কিছু ব্যক্তি ইহুদি থেকে ইসলাম গ্রহণ করছে, বিভিন্ন মুনাফেক ছিল, এরা মিলে একটা ষড়যন্ত্র করলো যে এই মুসলিম জাতিটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে হাদিস থেকে দূরে সরাইতে হবে। তখন এটার জন্য তারা অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করছে। প্রথম পরিকল্পনা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নামে শত শত হাজার হাজার জাল হাদিস সাপ্লাই দিতে হবে, হাদিস বানাই বানাই যে সারা দেশের বিভিন্ন জায়গায় এটা সাপ্লাই দিতে হবে। তো প্রথমে তারা এটার জন্য মক্কা মদিনাকে বাছাই করছে। মক্কা মদিনাতে এসে তারা প্রথমে কিছু জাল হাদিস বাজারে ছাড়ছে। এখন মক্কা মদিনায় আলহামদুলিল্লাহ যে সমস্ত সাহাবাই কেরাম ছিলেন, বড় বড় আলেম সাহাবিরা ছিলেন, সাথে সাথে সেগুলো ধরে ফেলছেন যে এরকম কথা আল্লাহ রসুল বলেন নাই, এগুলা জাল, এগুলো নবী সাল্লামের হাদিস না। তখন এরা এখানে সুযোগ করতে না পেরে আবার তারা ইরাক, বসরা, খোরাসান বিভিন্ন অঞ্চলে চলে গেছে। গিয়ে তারা আস্তে আস্তে পর্যায়ক্রমে এই জাল হাদিসগুলো বের করা শুরু করলো। বের করার কারণে এই জাল হাদিসের কবলে বিভিন্ন জায়গায় মুসলিমেরা পড়ে গেছে। তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন আলেম, যোগ্য আলেম আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, যারা এই সবগুলো জাল হাদিস চিহ্নিত করে ফেলছেন। তারা যত রকমের জাল হাদিস প্রচার প্রসার করছে সব চিহ্নিত হয়ে গেছে, এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ বাছাই করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস কোনগুলো সেগুলো বাছাই হয়ে গেছে, মানে উম্মতের কাছে স্পষ্ট হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাদ জিইতুকুম বিহা নাকিয়াতান বাইদা, আমি তোমাদের কাছে আসছি একেবারে দিনের আলোর মতো শুভ্র দিন নিয়ে, স্পষ্ট দিন নিয়ে। একেবারে স্পষ্ট হয়ে গেছে কোনগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোনগুলো হাদিস না। তাও এই ফেরকার মধ্যে খারেজি, তারপরে মোতাজিলা, তারপরে শিয়া, এই সমস্ত ফেরকার মানুষগুলো এই দোকার মধ্যে পড়ে গেছে। তারা এই দোকার মধ্যে পড়ে এক গ্রুপ কিছু কেউ মানে দুই ধরনের হাদিস অস্বীকৃতি শুরু হয়ে গেল। এক ধরনের অস্বীকৃতি হলো যেহেতু হাদিসের মধ্যে বেজাল ঢুকছে, যেহেতু হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকছে, সুতরাং হাদিসে দরকার নেই। এই একটা মহামারী, বেয়াদি ফেতনা মুসলিম উম্মার মধ্যে ঢুকে পড়ল যে নাকের মধ্যে যেহেতু সর্দি হয় নাক কেটে ফেলো, এটা দরকারে নাই আর, এরকম একটা মানে চিন্তাধারা ঢুকে গেল যে এটার মধ্যে জাল হাদিস ঢুকছে আর এটা দরকারে নাই। এবং তখন এই ফেতনার সাথে যুক্ত হয়ে অনেকে তখন মানুষকে বোঝানো শুরু করে দিল যে আল্লাহ পাক কোরআনে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, যে এই কিতাবের মধ্যে কোনো কিছুকে বাদ দেওয়া হয় নাই, সব আছে। তো কোরআনে যাতে সব আছে আর হাদিসের দরকারটা কি? এই সূরা আল আনআমের 38 নম্বর আয়াতটাকে বিকৃত ব্যাখ্যা করে মানুষকে বোঝানো শুরু করছে যে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এখানে ফিল কিতাবে মানে লাউহে মাহফুজের মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে, কেয়ামত পর্যন্ত কোন সময় কি হবে না হবে আল্লাহপাক সব সৃষ্টির আগে কলম সৃষ্টি করে আল্লাহপাক তখন লিখে ফেলছেন। এই আয়াত দিয়ে মানুষকে বোঝানো শুরু করছে যে নবী সাল্লামের সুন্নার দিকে আর নজর দেওয়া দরকার নাই, আমরা কোরআন মানলে যথেষ্ট, কোরআনের মধ্যে সব আছে। তারপরে আরেকটা আয়াতকে তারা বোঝানো শুরু করলো যে তিবিয়ান আল লিকুল্লি শাই, যে আল্লাহ পাক বলছে কোরআনের মধ্যে সব বর্ণনা স্পষ্টরূপে দেওয়া আছে, সুতরাং হাদিস মানার দরকার নেই। এই ফেতনাটা মহামারী আকারে তখন রূপ নিছে। আরেক গ্রুপ বেরোলো যে না, হাদিস একেবারে অস্বীকার করা যাবে না, তবে যেই হাদিসগুলো আকলের সাথে মিলবে না সেগুলা বাদ, যেগুলো আকলের সাথে যুক্তির সাথে বিবেকের সাথে মিলবে সেগুলো নেওয়া যাবে। এই আরেকটা ফেতনা বের হইল। এক ফেতনা হইল টোটাল হাদিসে বাদ, আরেক ফেতনা হইল হাদিস মানা যাবে তবে সবগুলা না, যেগুলো আকলের সাথে মিলে বিবেকের সাথে মিলে সেগুলো, সনদ সহি কিন্তু আকলের সাথে মিলে না, এই এই হাদিস মানা যাবে না। এই এক গ্রুপ, এই একটা ফেতনা বের হয়েছে তখন আপনার, বিশেষ করে আব্বাসী যুগে এসে খলিফা মামুন, তারপরে এরপরে মোতাসিম বিল্লাহ, এই এই যুগে এসে এই ফেতনাগুলো মহামারী আকারে রূপ নিয়েছে, ব্যাপক আকারে। আবার আরেকটা ফেতনার সাথে যোগ হয়েছে, তিন ধরনের ফেতনা। একটা হলো টোটাল হাদিস অস্বীকারের ফেতনা, আরেকটা হলো হাদিস মানবো তবে সব না, যেগুলো আকলের বিপরীত এগুলো মানা যাবে না, সহি হোক আর দৈফ হোক, যেগুলো আকলের সাথে মিলবে সেগুলো মানবো, বাকিগুলো মানবো না। আচ্ছা, আরেকটা ফেতনা বের হয়েছে যে হাদিস দঈফ হইলেও আমল করব, সহি হইলেও মানব না যদি সেগুলো ফকিরা সার্টিফিকেট না দেয়। এটা আরেকটা ফেতনা, মানে এই ফেতনাটা হইল যে হাদিস সহি কি দঈফ এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হইল যে হাদিস সবচেয়ে বেশি বুঝছে আপনার ফকিরা, যারা যুগে যুগে ফকির ছিলেন, আইম্মায়ে কেরাম ছিলেন, ফকিরাই হাদিস বুঝছে বেশি করে। সুতরাং হাদিসের সনদের দিক থেকে হাদিস সহি, কিন্তু ফকি সেটাকে গ্রহণ করেন নাই, তাহলে ওটা মানা যাবে না, ওটা সহি হইলেও মানা যাবে না। আরেকটা হাদিস দঈফ সনদের দিক থেকে, কিন্তু এটা ফকিরা গ্রহণ করছেন, আমল করছেন, তাহলে এটা মেনে চলতে হবে। মানে এই ফেতনার মাধ্যমেও অসংখ্য সহি হাদিসকে বাদ দেওয়া হয়েছে, প্রকারান্তরে সহি হাদিসকে অস্বীকার করা হয়েছে যে এটা হাদিস সহি হইলেও মানা যাবে না, এটা আমাদের ফকিরা গ্রহণ করে নাই, আমাদের ইমামরা গ্রহণ করে নাই, এটাও হাদিস অস্বীকারের আরেকটা ফেতনা। এই ভয়াবহ ফেতনাগুলো তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে। আলহামদুলিল্লাহ সেই যুগে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, তারা তখন এই ফেতনাগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে, হাদিসকে রক্ষা করেছেন। এবং নবী সাল্লামের সুন্নাগুলো আলহামদুলিল্লাহ একেবারে গবেষণার মাধ্যমে কোনগুলো সহি, কোনগুলো দঈফ, কোনগুলো জাল, সব মুহাদ্দিসিন কেরাম একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে চিহ্নিত করছেন। কিন্তু আধুনিক যুগে এসে আবার দেখা গেছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাগুলোকে অস্বীকারের ওই ফেতনা আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। বিগত শতাব্দীতে এই ফেতনা ভারতীয় উপমহাদেশেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। ভারতীয় উপমহাদেশে কয়েক ধরনের, এই তিন ধরনের হাদিস অস্বীকারের পদ্ধতি এই ভারতীয় উপমহাদেশে আসছে। তবে মানে প্রথমে এটা ভারতে সীমাবদ্ধ ছিল, তো ভারতে যারা প্রথম হাদিস অস্বীকার করছে তারা বইপত্র লিখছেন উর্দু ভাষায়, এটা আমাদের এদিকে বেশি প্রকাশ হয় নাই, বাংলাদেশের দিকে বেশি আসে নাই। আস্তে আস্তে এটা ভারত থেকে পাকিস্তানের দিকে গেছে, পরবর্তীতে এই বইগুলোকে আবার বাংলায় অনুবাদ করা হয়েছে, অনেকগুলো বই এটা বাংলা অনুবাদ হয়েছে, অনুবাদ হয়ে বাংলাদেশে আসার ফলে এখন বর্তমানে বাংলাদেশেও এই ফেতনাটা ভয়াবহ আকারে রূপ নিতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে, হাদিসকে অস্বীকার করা। এটা তিন রকমের অস্বীকারের পদ্ধতি এখন এই ভারতীয় উপমহাদেশে আছে, আপনার পাকিস্তানেও আছে, ভারতেও আছে, বাংলাদেশে। তবে বাংলাদেশে যেটা হয় গোপনে গোপনে, এটা এখনও প্রকাশ্যে জোরে সোরে এটা শুরু হয়নি, কিন্তু পাকিস্তানে এবং ভারতে একেবারে বিশাল আকারে এটা জোরে সোরে শুরু হয়েছে। পাকিস্তানের লাহোরে এটার বিশাল কেন্দ্র আছে, অফিস আছে, সেখানে আপনার একজন গত শতাব্দীর একজন ব্যক্তি ছিলেন আবদুল্লাহ সগড়ালবি, ওনার নাম ছিল আবদুল্লাহ সগড়ালবি, উনি একটা দল গঠন করছেন, দলের নাম হইল আহলুজ জিক্রে ওয়াল কোরআন, আহলুজ জিক্রে ওয়াল কোরআন, এটাকে মানে সংক্ষেপে আহলে কোরআন বলা হয়। এটার প্রতিষ্ঠাতা হইল আবদুল্লাহ সগড়ালবি, তিনি বললেন যে মানে শুধু কোরআন মানাই যথেষ্ট, কোনো হাদিসে মানা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের দরকার নেই, শুধু কোরআনটাই অনুসরণ করব, কোরআন বুঝব, কোরআন আমল করব। এই জন্য তারা, উনি একজন, তারপরে গোলাম মোহাম্মদ ফারবেজ নামে আরেকজন, উনি অনেকগুলো বই লিখছেন এই হাদিস অস্বীকারের উপরে, হাদিস মানা যাবে না এই বিষয়ের উপরে। এবং তার একটা দল আছে পাকিস্তানে, তুলুয়ে ফাজরুল ইসলাম, এই নামে তার দল পাকিস্তানে ব্যাপক প্রচার প্রসার করে যাচ্ছে, পাকিস্তানে, ইন্ডিয়াতে। আমাদের দেশে কিন্তু এগুলোর এখনও নামকরণ করে বা অফিস দিয়ে এরকম শুরু হয় না, কিন্তু ভিতরে ভিতরে গোপনে গোপনে কাজ চলে। মানে ইদানিং আমরা দেখা যায় বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি যে ওই ওনাদের চিন্তাধারা, ওনাদের কথাগুলো কীভাবে কীভাবে বাংলাভাষীদের মধ্যে চলে আসছে, যে বলে যে কোরআনে যথেষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দরকার নেই, আর কয় কোরআনকেই তো হাদিস বলছে, কোরআনের তো আরেক নাম হাদিস, মানে অনেকগুলো যুক্তি আছে কথার। একটা হলো কোরআনে তো হাদিস, কোরআনকে আল্লাহ হাদিস বলছে, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস, তাহলে কোরআন মানলে কোরআনও মানা হয়েছে, হাদিসও মানা হয়েছে, এটাই তো হাদিস, আবার হাদিস কিসের, এরকম বিভিন্ন ধরনের যুক্তি। তাই এই ফেরকাগুলো, তারপর আরেকজন ছিল চেরাগালি, মৌলবী চেরাগালি, এরা হলো হাদিস অস্বীকারীদের, এরা টোটাল অস্বীকারী। মৌলবী চেরাগালি, আবদুল্লাহ সগড়ালবি, গোলাম মোহাম্মদ পারভেজ, ওনারা হইলেন টোটাল হাদিসকে অস্বীকার করে, কোনো হাদিসে মানা যাবে না, শুধু কোরআন। আবার আরেকটা গ্রুপ আছে যে হাদিস মানা যাবে তবে সব না, যেগুলো আকলের সাথে মিলবে সেগুলো। যদি কোনো হাদিস আকলের খেলাফ হয়, যুক্তির খেলাফ হয়, তো সেটা সনদ যত সহি হোক মানা যাবে না, কারণ সনদ তো গবেষকেরা ঠিক করছে, মানুষেরা গবেষণা করছে। তাহলে সনদ সহি হোক আর দৈফ হোক, কিন্তু এটার ভিতরের অংশ যদি আকলের সাথে না মিলে মানা যাবে না। এটার এই উপমহাদেশের উদ্ভাবক ছিল স্যার সৈয়দ আহমেদ খান, আর মিশরে এই চিন্তাধারার উদ্ভাবক ছিল মুফতি মোহাম্মদ আব্দুহু। মুফতি মোহাম্মদ আব্দুহু, তারপরে আহমদ আল আমিন, এরা মিশরে প্রথম এই চিন্তাধারার উদ্ভব করে, সেখান থেকে পর্যায়ক্রমে আমাদের উপমহাদেশে আসছে। উপমহাদেশে এই চিন্তাধারার সূচনা করে স্যার সৈয়দ আহমেদ খান, যিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা। তার চিন্তাধারা ছিল এরকম যে হাদিস যেটা আকলের সাথে মিলবে না সেটা গ্রহণ করা যাবে না, যেটা মিলবে সেটা গ্রহণ করা যাবে। তার এই চিন্তাধারার অনুসারী কিন্তু এই ভারতীয় উপমহাদেশে অনেক অনুসারী তৈরি হয়েছে। তারা টোটালি সরাসরি হাদিস সব অস্বীকার করে না, কিন্তু কিছু হাদিস মানে, কিছু হাদিস মানে না। আর আরেকটা বিষয় যেটা, যে মানে কোনো হাদিস সহি কিন্তু ইমামেরা গ্রহণ করেন নাই, ফকিরা গ্রহণ করেন নাই, সুতরাং আমরাও এটা সহি হইলেও মানব না, এই এই এই ফেতনাটাও বাংলাদেশে আছে, মানে ভারতীয় উপমহাদেশ জুড়ে এটা আছে, যে বলে যে যে আমাদের চাইতে ওই সকল ইমামেরা বেশি বুঝতেন, তাদের আগে এই হাদিস সহি না দঈফ, যে বলে যে ইমাম বুখারীর ওস্তাজের ওস্তাজ হইল ইমাম আফগানিপা রহমতুল্লাহ আলী, তাহলে ইমাম বুখারি কি সহি হাদিস বেশি বুঝে না আফগানিপা রহমতুল্লাহ আলী বেশি বুঝে? সুতরাং আফগানিপা রহমতুল্লাহ আলী যদি দঈফ হাদিসও গ্রহণ করে ওইটাই মানতে হবে, সহি হাদিস গ্রহণ করে না মানে ওইটা বাদ, ওইটা মানা যাবে না, কারণ ওইটা তো আপনার এই এটার মধ্যে সমস্যা আছে, এই সমস্যা আমরা ধরতে পারবো না, আমরা বুঝবো না, এটা ওনারা অনেক বড় ইমাম ছিলেন ওনারা বুঝছে। মানে এই ফকিদের দোহাই দিয়ে, ইমামদের দোহাই দিয়ে দেখা যায় অসংখ্য সহি হাদিস ভারতীয় উপমহাদেশে অস্বীকার করা হয়, এবং সেই সহি হাদিসটার বিপরীতে বিভিন্ন ধরনের যুক্তি দাঁড় করানো হয় যে এটা এই কারণে মানা যাবে না, এটার এই সমস্যা, এটার এই সমস্যা, বা এটা আরেক মাজহাবের হাদিস, অর্থাৎ নবী সাল্লামের হাদিসকেও বাঘে বাঘে ভাগ করা হয় যে এটা আমাদের হাদিস, এটা অমুকের হাদিস, এটা অমুকের হাদিস, এভাবে নবী সাল্লামের সুন্নাকে হাদিসকেও ভাগ করে করে দিয়ে দেওয়া হয়। তো অর্থাৎ এই বিভিন্ন পন্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, সহি হাদিসকে অস্বীকার করার ফেতনা বর্তমানে আমাদের এই উপমহাদেশেও ব্যাপক আকারে এটার ছড়াই পড়তেছে, ব্যাপক আকারে কাজ, অসংখ্য ফেতনা বর্তমানে গ্রাস করতেছে, তার মধ্যে এটা মুসলিম উম্মার জন্য বড় ধরনের একটা ফেতনা। সম্মানিত ভাইরা, তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, মূল কথা যেটা আমাদেরকে কোরআনে কারিমকে যেমন শক্ত করে মজবুত করে ধরে রাখতে হবে, কোরআনে কারিমকে বোঝার জন্য কোরআনে কারিমের ব্যাখ্যা হিসাবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, সুন্নাকেও শক্ত করে ধরতে হবে। হাদিস কোনোভাবেই, হাদিসের প্রতি কোনো সন্দেহ করা যাবে না, হাদিসের প্রতি কোনো ধরনের অস্বীকার জ্ঞাপন করা যাবে না, হাদিসের প্রতি যে হাদিস মানা যাবে না বা হাদিস এটার আকলের সাথে মিলে না এই জন্য মানা, এই জাতীয় চিন্তাধারা বাদ দিতে হবে। এবং হাদিস যদি সহি হয়, মানে এটা মুহাদ্দিসিনে কেরাম যুগে যুগে ভুল ধরার জন্য, মানে গণ্ডগোলটা ধরার জন্য তারা সনদকে বেছে নিছেন, রাওয়ায়েতকে বেছে নিছেন, দেরায়েতকে বেছে নেন নাই। দেরায়েতের চেয়ে গুরুত্বপূর্ণ হলো রাওয়ায়েত, সনদটা, যে বর্ণনাকারীদের বিষয়গুলো, বর্ণনাকারী যদি সবগুলো ঠিক থাকে তাহলে হাদিসটা নির্ভুল, আর বর্ণনাকারীদের মধ্যে যদি গণ্ডগোল ধরা পড়ে তাহলে বুঝতে হবে হাদিস এটার মধ্যে কোনো এক জায়গায় গণ্ডগোল ধরা পড়ছে, সমস্যা আছে। এই হিসাবে মুহাদ্দিসিনে কেরাম যুগে যুগে এটাকে প্রাধান্য দিয়েছেন, এই ভিত্তিতে তারা হাদিসগুলোকে যাচাই বাছাই করছেন। সুতরাং আমাদেরকে ওই হাদিসগুলোর আলোকেই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, সুন্নাকে মেনে চলতে হবে, সুন্নার এত্তেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাকে শক্ত করে আগড়িয়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন যে তারাক্তু ফিকুম আমরাইন আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আগড়িয়ে ধরো তোমরা কখনো গোমরা হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আর দুই নম্বর হলো ওয়া সুন্নাতা নাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্না। এই দুটিকে আল্লাপাক আমাদেরকে শক্ত করে আগড়িয়ে ধরার এবং এই ফেতনার যুগে বিভিন্ন ধরনের চতুর্মুখী ফেতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।